আর সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে শয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, দুনিয়া মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, যে দুঃখ খেতে হে বন্ধু কে মোর, যে দুঃখ খেতে হে বন্ধু কে মোর, যে পথেতে কাটায় ঘেরা কোন বা পথে চলবে।